Book 2 28 Akash Atash في الفندق شكاوى Hotele obhijog Hotele obhijog الدوش لا يعمل Shower kaj korche na Shower kaj korche na La yujadu ma'un sakhin Gorom jol ashche na Gorom jol ashche na Ayumkinukum an tukallifu ahadan liyuslihah Apnara ki eta thik korte paren Apnara ki eta thik korate paren لا يوجد تليفون في الغرفة. ঘরে কোনো টেলিফোন নেই. ঘরে কোনো টেলিফোন নেই. لا يوجد تلفزيون في الغرفة. ঘরে কোনো টেলিভিশন নেই. ঘরে কোনো টেলিভিশন নেই. لا يوجد بالكون شرفة للغرفة. ঘরে কোনো বারান্দা নেই. ঘরে কোনো বারান্দা নেই الغرفه صاخبه ঘরে খুব বেশি চেঁচামেচি শোনা যাচ্ছে ঘরে খুব বেশি চেঁচামেচি শোনা যাচ্ছে الغرفه صغيره جدا ঘরটা খুব ছোট ঘরটা খুব ছোট الغرفه معتمه جدا ঘরটা খুব অন্ধকার ঘরটা খুব অন্ধকার التدفئه لا تعمل হিটার কাজ করছে না হিটার কাজ করছে না المكيف لا يعمل এয়ার কন্ডিশন কাজ করছে না এয়ার কন্ডিশন কাজ করছে না التلفزيون معطل টিভি চলছে না টিভি চলছে না هذا لا يعجبني আমার এটা ভালো লাগছে না আমার এটা ভালো লাগছে না السعر عال جدا علي এটা খুবই দামি এটা খুবই দামি عندكم ما هو ارخص আপনার কাছে একটু সস্তা কিছু আছে কি আপনার কাছে একটু সস্তা কিছু আছে কি هل يوجد بيت شباب بالقرب من هنا এখানে আশেপাশে কি কোনো ইয়ুথ হোস্টেল আছে এখানে আশেপাশে কি কোনো ইয়ুথ হোস্টেল আছে هل يوجد بنسيون بالقرب من هنا এখানে আশেপাশে কি কোনো থাকবার জায়গা আছে এখানে আশেপাশে কি কোনো থাকবার জায়গা আছে هل يوجد مطعم بالقرب من هنا এখানে আশেপাশে কি কোনো রেস্টুরেন্ট আছে এখানে আশেপাশে কি কোনো রেস্টুরেন্ট আছে